কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে পাদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা বন্ধু, ছেড়ে যাইবা যদি।